Book 2 71 71 71 إرادة شيء كونو كيچو چاوا كونو كيچو چاوا ماذا تريدون تومرا كي كورتے چاو تومرا কি করতে চাও? هل تريدون ان تلعبوا كرة قدم? তোমরা কি ফুটবল খেলতে চাও? তোমরা কি ফুটবল খেলতে চাও? هل تريدون ان تزوروا اصدقاء? তোমরা কি বন্ধুদের সঙ্গে দেখা করতে চাও? তোমরা কি বন্ধুদের সঙ্গে দেখা করতে চাও? يريد چاوا چاوا لا اريد ان اتي متاخرا আমি দেরিতে পৌঁছাতে চাই না আমি দেরিতে পৌঁছাতে চাই لا اريد ان اذهب الى هناك আমি সেখানে যেতে চাই না আমি সেখানে যেতে চাই না اريد ان اذهب الى البيت আমি বাড়ি যেতে চাই আমি বাড়ি যেতে চাই اريد ان ابقى في البيت আমি বাড়িতে থাকতে চাই আমি বাড়িতে থাকতে চাই اريد ان اكون لوحدي আমি একা থাকতে চাই আমি একা থাকতে চাই هل تريد البقاء هنا তুমি কি এখানে থাকতে চাও তুমি কি এখানে থাকতে চাও هل تريد ان تاكل هنا তুমি কি এখানে খাবার খেতে চাও তুমি কি এখানে খাবার খেতে চাও هل تريد ان تنام هنا তুমি কি এখানে ঘুমোতে চাও তুমি কি এখানে ঘুমোতে চাও هل تريد ان تغادر غدا আপনি কি আগামী কাল চলে যেতে চান আপনি কি আগামী কাল চলে যেতে চান هل تريد ان تبقى حتى غدا আপনি কি আগামী কাল পর্যন্ত থাকতে চান আপনি কি আগামীকাল পর্যন্ত থাকতে চান? هل تريد ان تدفع الحساب غدا فقط؟ আপনি কি আগামীকাল বিল দিতে চান? আপনি কি আগামীকাল বিল দিতে চান? اتريدون الذهاب الى الديسكو؟ তোমরা কি ডিসকোতে যেতে চাও? তোমরা কি ডিস্কোতে যেতে চাও? اتريدون الذهاب الى السينما؟ তোমরা কি সিনেমাতে যেতে চাও? তোমরা কি সিনেমাতে যেতে চাও? اتريدون الذهاب الى المقهى؟ তোমরা কি ক্যাফেতে যেতে চাও? তোমরা কি ক্যাফেতে যেতে চাও?